আকর্ষণ করেন, খান খাওয়ান। অমুসলিমের সাথে খাওয়া তখন জায়েজ যখন আপনার এই নিয়ত থাকবে, বেনামাজির সঙ্গে ওঠা বসা খাওয়া সম্পর্ক রাখা তখন জায়েজ যখন এই নিয়ত থাকবে, আকর্ষণ করার নিয়ত থাকবে, হেদায়ত করার নিয়ত থাকবে। এই নিয়তে তাকে খান, তার সঙ্গে দাওয়াত দেন, দাওয়াত নিয়ে আসেন, খান, পরে অসুবিধা নেই। এমনকি অমুসলিম যদি পার্টি দেয়, ইফতারি পার্টি দেয় না অনেকে, যদি অমুসলিম হয় খান এবং তাকে আকর্ষণ করার চেষ্টা করেন। একটা লোককে যদি মুসলমান করতে পারেন তাহলে কত দাম তার আপনার ল্যাক্সাস গাড়ি, যুগের ল্যাক্সাস গাড়ি দেখেছেন কত দাম তার, তার থেকেও উত্তম। আর আরবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে লাল উষ্ট্রি অপেক্ষা উত্তম। একটা লোককে হিদায়ত করেন, আকর্ষণ করেন, বিকর্ষণ করেন না, অতএব একসঙ্গে ওঠা বসা করেন, খান, নসিহত করেন, তাকে নামাজের দিকে আকর্ষণ করেন, এটাই হচ্ছে আপনার ভালো কাজ। স্ত্রী তার স্বামী ছাড়া সর্বোচ্চ কতদিন থাকতে পারে? আর আমরা বছরের পর বছর থাকি, বরং অনেকেই 10 বছর থেকে যায়, বউয়ের খোঁজ খবর নেই। আমরা শুনেছি 3 বছর যদি বউ কাছে না থাকে তাহলে বউ তালাক হয়ে যায়, এই কথা ঠিক না ভুল? সহি হাদিস অনুযায়ী জানাবেন, মোহাম্মদ জাকির হোসেন। স্ত্রী যদি তার স্বামীর সঙ্গে চুক্তি করে যে আমি সৌদি আরব চললাম, 2 বছর আমি বাড়ি আসব না, তুমি কি রাজি আছো? স্ত্রী বলে অসুবিধা নেই, কি আর করি, টাকা পয়সারও দরকার আছে, ছেলে মেয়ে মানুষ করতে হবে, আচ্ছা যাও আমি সবুর করে থাকবো, তাহলে মাফি মুশকিল, কোন মুশকিল নেই। এবার আপনি এখানে এলেন, সেই চুক্তি খেয়াল না রেখে থেকেই গেলেন, বউ বলছে বাড়ি এসো, আপনি গেলেন না, 2 বছর 3 বছর 4 বছর অনেকে 10 বছর বাড়ি যায় না, সুবহানাল্লাহ। আর বউ বলছে তুমি যদি না আসো তাহলে আমি অন্য পথ দেখবো, পরিষ্কার বলেও দিচ্ছে, এরকম খবর আছে আমার কাছে, টেলিফোন আসে আমার কাছে মাঝে মাঝে, হুজুর এই অবস্থা হয়ে গেছে, খালাস। এখন আপনি বুঝে নেন, যত পাপ ওদিকে হবে ওই পাপের একটা ভাগ আপনার ঘাড়ে চাপবে, বলো হুজুর যে পাপ করবে সে ভোগ করবে, যে কাঠ খাবে সে আঙ্গার হাঁকবে, তো সে কাঠ খাবে আমি আঙ্গার হাঁকবো কেন? বলে না, সে কাঠের আঙ্গার আপনাকে হাগানো হবে না, বরং ওই কাঠ থেকে আর এক কাঠ তৈরি হবে, সেই কাঠের আঙ্গার আপনি হাঁকবেন। মানে পাপ হওয়ার ফলে, পাপ করার ফলে যে একটা পাপ আপনি কারণ হয়েছেন, সেই কারণ হওয়ার যে একটা পাপ আপনি ভোগ করবেন। অর্থাৎ চুক্তি অনুযায়ী ফিরে যাওয়া আপনার জন্য ওয়াজেব। যদিও আপনার কাফিল ছুটি না দেয়, খরচে নেহাই লাগিয়ে চলে যান, তবু আপনার স্ত্রীর সঙ্গে চুক্তি ভঙ্গ করবেন না, কারণ আপনাকে আপনার স্ত্রীকে ব্যভিচারের পথে পা বাড়াতে বাধ্য করবেন না। বাকি যদি 3 বছর থাকতে স্ত্রী রাজি হয় যে থাক ঠিক আছে, এবছর ছুটি হলো না, আগামী বছরে এসো, তাহলে কি তালাক হয়ে যাবে? না, এটা বাজে কথা, অটোমেটিক তালাক হবে না। যদি স্ত্রী রাজি থাকে তাহলে তালাক হবে না। কিন্তু হাদিসে আছে যে সাধারণত মেয়েরা মোটামুটি 4 থেকে 6 মাস স্বামী ছাড়া থাকতে পারে, এটা হলো প্রকৃতিগত ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতে বেরোলেন খোঁজ খবর নিতে, তো দেখলেন এক মহিলা কবিতা পড়ছে, যে কবিতার মধ্যে সেই মহিলা বলছে যদি আজকে আল্লাহর ভয় না থাকতো তাহলে আমি আমার এই খাট দুলতো, তার মানে হচ্ছে যে আমি আমার সঙ্গে কোনো সঙ্গী নাই যার সঙ্গে আমি খেলা করব। যৌবনের তাড়নায় সেই মহিলা বলছে যদি আল্লাহর ভয় না থাকতো তাহলে আজ আমি ব্যভিচার করতাম। এই কথা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে মা হাফসাকে জিজ্ঞেস করছেন, হাফসা মেয়েরা স্বামী ছেড়ে কতদিন থাকতে পারে? হাফসা বলছেন, আব্বা আপনি আমাকে এই প্রশ্ন করছেন? বলছেন যে আমি এই কথা শুনলাম, যদি না শুনতাম তাহলে তোমাকে জিজ্ঞেস করতাম না। তখন হাফসা বললেন 4 মাস কি কোন কোন বর্ণনা মতে 6 মাস। হযরত উমর করলেন কি, মুজাহিদ যারা জিহাদ যাদের পাঠাতেন তাদেরকে 6 মাস পরপর ছুটি করতে বাধ্য করলেন, যে 6 মাস হয়ে গেলে একবার স্ত্রীর কাছে ফিরে দেখা করে যাবেন। এটা হলো স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই স্বাভাবিকতাকে যদি অতিক্রম করে কোন মহিলা থাকতে পারে তাহলে কোনো অসুবিধা নেই চুক্তি অনুযায়ী। অতএব খবরদার, যখনই বুঝবেন যে স্ত্রী টেলিফোন করছে গড়বড়, কোনো কিছু বোঝা যাচ্ছে গড়বড়, তখন ছুটি লাগিয়ে তাড়াতাড়ি যান। আর যদি কাফিল না ছাড়ে তো আপনি চাকরি ছেড়ে চলুন, হুজুর এত বড় চাকরি ছেড়ে যাবো, আমার ভিসা কথা পাবো, কিন্তু এর থেকে বড় সর্বনাশ আপনার ঘরে হচ্ছে, সেখানে সেই সর্বনাশ রক্ষা করতে আপনার দায়িত্ব বিরাট। কোন মহিলা সুন্নত পড়া অবস্থায় তার স্বামী যদি তাকে ডাক দেয় তাহলে সে কি নামাজ ছেড়ে দিয়ে স্বামীর আদেশ শুনবে? এটা শরীয়তের বিধান কি? একজন মহিলা নামাজ পড়ছে, নামাজ হচ্ছে সুন্নত নামাজ, নামাজ পড়া অবস্থায় তার স্বামী ডাক দিচ্ছে, সেই ডাক্তার সে আন্দাজ করবে যে এই ডাকে সাড়া দেওয়া এখনই জরুরি না পরে সাড়া দিলেও চলবে। যদি মনে করে এক্ষুনি জরুরি, না সারা দিলে স্বামী রাগ করবে, কিংবা স্বামী তাড়াতাড়ি কোথাও ফিরে যাবে, সে ফিরে চলে যাবে, আমার আমার কাছে জবাব নিতে সে সময় পাবে না, তাহলে সে নামাজ ছেড়ে দিয়ে স্বামীর ডাকে সাড়া দেবে। এইরকমই ছেলে তার মায়ের ডাক কিংবা তার আব্বার ডাক, যদি নামাজ পড়েই যায়, তাহাজ্জুদে নামাজ পড়ছে, দিকে ছেলে ডাক, মা ডাকছে, বাপ কোথায় রে একবার শুনলে, আর আপনি নামাজ পড়েই যাচ্ছেন, তাহলে জেনে রাখবেন যে নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে সাড়া দেওয়া অত্যন্ত জরুরি, তেমনি নামাজ ছেড়ে দিয়ে স্বামীর ডাকে সাড়া দেওয়া অত্যন্ত জরুরি। মহিলা রোজা রেখেছে, স্বামী আজকে ঘরে এসেছে, এসে স্বামী স্ত্রীর কাছ থেকে যা চায় তাই চাইতে শুরু করলো, স্ত্রী বলল আমি রোজা রেখেছি, তুমি আজকে আমাকে বিরক্ত করো না। এখন এই মহিলা সমস্যায় পড়বে, আল্লাহকে মানাবে না স্বামীকে মানাবে, কোনটা এখন বড়? এখন কোনটা বড়? আল্লাহ বড় ঠিকই, কিন্তু এক্ষেত্রে নফল এটা রোজা, এ রোজা হলে কি রোজা? নফল রোজা। যখন রোজা নফল হবে তখন সে স্বামীকে মানাবে, আর রোজা যদি ফরজ হয় তাহলে কাকে মানাবে? আল্লাহকে। নামাজের ক্ষেত্রটাও এরকমই। আমি বাংলাদেশে আগে বাংলাদেশে থাকা অবস্থায় প্রায় 10 বছর আগে মানত করেছি মক্কার ঘরে 50 টাকা দিব আমার বিশেষ কাজ সম্পূর্ণ হলে, কিন্তু তা সম্পূর্ণ হয়ে গেছে। বর্তমানে আমি সৌদি আরবে আমার মানত এভাবে কিভাবে পূরণ করতে পারবো? আপনি যখন মক্কা যাবেন, মক্কার বিশেষ ফান্ড আছে, আপনি ওখানে যোগাযোগ করবেন পুলিশদের সাথে, কোন ফান্ড থাকলে পরে সেই ফান্ডে আপনি এই কত 50 টাকা, 50 টাকা কত হবে? 5 রিয়াল, 4 রিয়াল, যাই হোক, জিজ্ঞেস করবেন, যদি পান তো ভালো, আর না হয় তো ওখানে কোন ফকিরকে দান করে দেবেন, ইনশাআল্লাহ আপনার দান কবুল হয়ে যাবে, নজর নজর হয়ে যাবে। ব্যাংকিং অবস্থার মধ্যে পার্থক্য কি? ইসলামী ব্যাংক সাধারণ ব্যাংকের মধ্যে পার্থক্য কি? আমাদের দেশ কিছু কিছু ব্যাংক ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু করেছে, তারা কতটুকু ইসলামী শরীয়ত মোতাবেক তাদের কার্যক্রম চালু করছে, নাকি তারা ইসলামের নামে ব্যবসা করছে, তা বিস্তারিত জানালে কৃতজ্ঞ হব। যারা ইসলামী ব্যাংক নিয়ে মাথা ঘামান, বা ইসলামী ব্যাংক যেটা আছে, বিশেষ করে সাইদি সাহেবের মুখে আমি শুনেছি ক্যাসেটের মাধ্যমে, তিনি বলছেন যে এটা ইসলামী ব্যাংক। এখন যদি ওলামারা এইভাবে সাক্ষী দেন যে এটা ইসলামী ব্যাংক এবং এর ভিতরে যা কিছু কারবার হয় সবই ইসলামী কারবার, ইসলামী ব্যবসা অনুযায়ী সেখানে লভ্যাংশ বিতরণ হয় বা লভ্যাংশ সংগ্রহ করা হয় তারপর বিতরণ হয়, এবং ফিক্সড কিছু নেই যে আপনাকে ফিক্সড এত দেওয়া হবে, এরকম কিছু নেই, বরং লভ্যাংশ যেমন হবে, লাভ যেমন হবে, সেরকম অংশ আপনাকে দেওয়া হবে। যদি সত্যপক্ষে শরীয়ত অনুযায়ী এরকম চলে বলে ওলামারা সাক্ষ্য দেন, তো আপনার আমার মতো সাধারণ মানুষের সেটা মেনে নিতে কোনো অসুবিধা নেই। আর ভিতরে বাইরে থেকে নোক্তাচিনি করা বা যাকে বলে চুঁচেরা করা যে ওটা হ্যাঁ ইসলামী নামে, ইসলামী ইসলামের নামে ব্যবসা করছে, আন্দাজে খবরদার বদনাম করবেন না। যদি জানেন, দলিল থাকে আপনার কাছে, তাহলে মানুষকে সতর্ক করুন এবং সেখানে অংশগ্রহণ করবেন না। আর দলিল না থাকলে আন্দাজে খবরদার অপবাদ দেবেন না, বদনাম করবেন না, বিশেষ করে ওলামাদের মুখ থেকে শোনা যে এটা ইসলামী ব্যাংক। সুতরাং এটা আমার কাছ থেকে ফতোয়া নিয়েন না, এটা স্থানীয় ওলামাদের কাছ থেকে ফতোয়া নেবেন যে হ্যাঁ সত্যপক্ষে এটা ইসলামী ব্যাংক কি না, কারণ আমিও ইসলামী ব্যাংকের স্থানীয় কেউ নই। সুতরাং সেখান থেকে যখন ওলামারা সাক্ষ্য দেবেন যে হ্যাঁ এটা ইসলামী ব্যাংক, তখন সেই ব্যাংকে টাকা রাখতে, তার সঙ্গে কারোবার করতে কোনো অসুবিধা নেই। আর সাধারণ ব্যাংক আর ইসলামী ব্যাংকের মধ্যে পার্থক্য বিরাট। সাধারণ ব্যাংকে হচ্ছে সুদি ব্যাংক, আর ইসলামী ব্যাংক হচ্ছে সুদি ব্যাংক না, সেটা হচ্ছে ইসলামী ব্যবসা অনুযায়ী লভ্যাংশমূলক ব্যাংক। এখন দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এখানেও টাকা রাখি বেশি টাকা দেয়, ওখানেও টাকা রাখি বেশি টাকা দেয়, তাহলে পার্থক্য কি? পার্থক্য হলো যে সাধারণ ব্যাংক যেগুলো সেগুলো একটা ফিক্সড কিছু দেয়, মানে কোন ফিক্সড ডিপোজিট বছরে এত টাকা আপনাকে দেওয়া হবে। ইসলামী ব্যাংক সেটা করবে না। ইসলামী ব্যাংক করবে কি, যে বছরে যে লাভটা হবে সেই লাভ থেকে এত পার্সেন্ট দেওয়া হবে। এরা করে কি, সাধারণ ব্যাংকগুলো করে কি, টাকা নিয়ে সুদে খাটায়, সুদের উপরে ঋণ দেয়, সুদের উপরে ব্যবসা করে ইত্যাদি ইত্যাদি, সুদে খাটিয়ে সুদ যেটা আছে সেখান থেকে ভাগ দেয় এবং সেটাও সুদ। ইসলামী ব্যাংক কি করে, সুদের উপরে ঋণ দেয় না, বরং ব্যবসা ভিত্তিক ঋণ দেয়। যেমন একটা গাড়ি বিক্রি করে, আপনি গাড়ি নেবেন, ব্যাংকে যান, সে টাকা দেবে না, কি দেবে, গাড়ি দেবে, গাড়িটা হয়তো দাম বেশি নেবে, গাড়ি যদি দাম বেশি নেয় তো তার ফলে কি আপনি যে কিস্তিতে টাকা শোধ করবেন তার কি সুদ হবে? না, দাম বেশি নিল, এটা ব্যবসা স্বরূপ। যে টাকাটা, যে লাভটা আসবে সেই লাভটার একটা অংশ পার্সেন্টেজ নির্দিষ্ট না করে আপনাকে ভাগ করে দেবে। এই হলো পার্থক্য। এই পার্থক্য অনুযায়ী ইসলামী ব্যাংক বা ইসলামী শরীয়তের যে লভ্যাংশ এটা হচ্ছে হালাল, আর ওরা যেটা লভ্যাংশ বলে সেটা আসলে ইন্টারেস্ট লভ্যাংশ নয়, সেটা হলো সুদ। অতএব এই দুটো পার্থক্য মনে রেখে আপনারা কাজ করবেন।